ওরা দিন করে নিজে চা করেছে مش فلا يمشي على خطر اين هو صراحة ايه لك دعا هنتي هنغل Thank you. কফি যায় তো ছেলেরা আমার কাপড় অনুযায়ী তোমাকে কোট কাটতে হবে, বড় করে কেটে দিলে তো হবে না, কোটে আমাদের ভুল হয়ে গেছে। আর আমরা ভুল ওই ধরনের তো বারবার বলা হচ্ছে যে এই লম্বা করবেন, এই চড়া করবেন, আমাদের বাড়তি হয়ে গেছে। তবুও আপনারা বাড়তিটা করছেন কেন? বাড়তিটা করছেন এই ভেবেই যে আমরা ঠিক ম্যানেজ করে চেষ্টা করেছেন, সেই চেষ্টাই তো চালিয়ে যেতে হবে, সেই চেষ্টাই। Thank you.